أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والتين وعلى آله وصحابه وأزواج مطهرته وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين. أما بعد، فيا أيها المجتمعون الكرام، رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد وقرآن مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. সকলে আনন্দের সঙ্গে মুখ থেকে আওয়াজ বের করে আমার রসুল এবং আলে রসুলদের উপরে দরুদ নাজরানা পেশ করুন, কারণ এই মাসটি এমন একটি মাস যে মাসটি আমার রসুল যাদের স্বীকৃতি দিয়েছিলেন আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ আশ-শাবাব মিন আহলিল জান্নাতে। আমার দুই নাতি হাসান এবং হুসাইন জান্নাতের যত যুবক জওয়ান হবে তাদের নেতা বা লিডার হবে। কারবালার প্রান্তে আমাদের সরদারকে মার্ডার করা হয়েছিল, খুন করা হয়েছিল। আজ আমরা দরুদের আওয়াজ শুধু রসুলের উপরে নয়, ওয়ালা আলে সাইয়্যিদিনা অর্থাৎ আলে রসুল, রসুলের আল আওলাদদের উপরে পড়ব, যাতে আজ ইমামে হাসান ইমামে হোসেন জানতে পারে আমাদের দরুদের আওয়াজটা এই খাতুনের ময়দান থেকে সুদূর কারবালার মিনারে ধাক্কা লেগে আল্লাহর আরশে চলে যাবে। আরশের মালায়েকারা বলবে, এই হোসেন তুমি চলে গেলেও তোমার মান্যওয়ালারা জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? আরশের মালায়েকারা বলবে, এই হোসেন তুমি চলে গেলেও তোমার মান্যওয়ালারা আজও জিন্দা আছে। ওই জন্য বললাম একটু আনন্দের সাথে বাহুর মতে শাহরার মুহাররমুল হারাম এই মাসটিতে আনন্দের সাথে পড়ুন, কারণ এই মাসেই পৃথিবী আরম্ভ, এই মাসেই পৃথিবী শেষ। বহু স্মৃতির সাক্ষ্য এবং বহু আশ্বাসের বাস্তবায়ন এই মাসেই হবে। অতএব আনন্দের সাথে আপনারা সকলে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সালাম, হে আমার রসুলে আকরাম, আসসালাম আসসালাম, হে আমার নবী আকরাম, চিরোন্নত দীন ইসলাম, চিরোন্নত দীন ইসলাম, তোমারই ওসিলাই আমরা পেলাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার রসুলে আকরাম। আল্লাহুম্মা ওয়ালালে সাইয়েদিনা। সমবেত সুধি জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী চাচাজিরা, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াং জেনারেশন আমার বন্ধু বান্ধবেরা, প্রতি বছরের নেই এবছরেও আমাদের খাতুনের জওয়ান যুবক বয়স্ক বৃদ্ধ আমার সমজুটি ভাইরা একতা ইত্তেফাক ইত্তেহাদের সাথে মহা আনন্দের সাথে আমাদের প্রাণ পুরুষ আমাদের পীর মোর্শেদ মুজাদ্দেদে জামান গাউসে দৌরান কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহির নোয়া সাহেব যাদব সুলতানুল আরেফিন আলা হযরত নাহ হুজুর কিবলা রিসালে সাহাবের আয়োজন করেছেন উক্ত সভায় গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রাম আমাকে দূর দূরান্ত থেকে আমার অনেক ভাই এসছেন। আমাদের একমাত্র উদ্দেশ্য কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শুনবো, ওয়াজ নসিহত শুনবো, দীন ইসলাম সারা শরীয়তের কিছু জ্ঞান বা শিক্ষা আমরা অর্জন করব। এই না ভাবনা এই না চিন্তা নিয়ে আমরা পবিত্র মাহফিলে এসেছি। মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে নাদ বই ওয়াজ নসিহত হলো। আমার আগে আমার ছোট ভাই পীরজাদা মাওলানা মিনহাজ সিদ্দিকী সাহেব তার জ্ঞান গর্ব কোরআন হাদিসের আলোকে তিনি তার বক্তব্য পেশ করেছেন। এখন আমি গুনাগার সিয়াকার খাতাকার সঙ্গে স্যার আপনাদের খাদেম, সার কথায় বিভিন্ন জায়গায় লাঠি ঘোরালেও নিজের গ্রামে এর আগে কোনোদিন লাঠি ঘোরাইনি। তবে একটা জলসা হয়েছিল আমার দাদুজানের স্মৃতিচারণায় করেছিল আমার পাড়ার ছেলেরা, সেখানে একটু ওয়াজ করেছিলাম। এছাড়া ফুরপুরা গ্রামে আমি কোনোদিন ওয়াজ করিনি। তো কথাই আছে সব জায়গায় হুজুরগিরি করা যায় কিন্তু দেশে বুজরুকি করলে একটু অসুবিধা হয়ে যায়, বাস্তব কথা। অতএব ছোট থেকে বড় পর্যন্ত শৈশব থেকে জওয়ানি এমনকি বার্ধক্য সব রূপটাই বা পাড়ার ছেলে গ্রামের ছেলেরা দেখতে পায়। সেইখানে যদি বলি আমি উড়ে উড়ে নামি বললে বলবে কাঁচা মিথ্যে কথা বলছে। তাই চিন্তা করেছিলাম আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় দ্য টপিক অফ লেকচার আমার ওয়াজের মজমুনটা কি কিরকম হবে, কেননা ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম নাকি আপনার বা সামাজিক অর্থনৈতিক পারিবারিক সাংসারিক আন্তর্জাতিক রাজনৈতিক আপনার বা চলাফেরা উঠা বসার তহজিব তামাদ্দুন সংস্কৃতি কালচার আপনার বা জীবন ধারা লাইফ স্টাইলটা কেমন হবে এই সব শিক্ষা আমার ইসলাম দেয়। ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন বাট ভেরি ইজি, সব দিকের শিক্ষা আমার ইসলাম দেয়। এখন কোন দিক নিয়ে আপনি বলবেন আর কোন দিক ছাড়বেন, বলতে বলতে আমার মতো একটা নয় দুটো নয় শত শত মেহরাবের মতো বক্তা শেষ হয়ে যাবে, ইসলামের বিভিন্ন সাইড নিয়ে বলে শেষ করতে পারবে না, বাস্তব। এক কথায় আমি বলে থাকি ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ, লাইফ উইদাউট ইসলাম এমটি এন্ড মিনিংলেস, জীবন এবং ইসলাম একে অন্যটির সঙ্গে জড়িত। যে জীবনের মধ্যে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। আমার কোন হিন্দু ভাই শুনলে বলবে মেরাব ভাই এত মিশামিশি করি একই পাড়ায় একই গ্রামে, তুমি আজকে ওয়াজ করতে উঠে একটা দুঃখ দেওয়া কথা বললে। বুঝবেন আমি খুব একটা টানটনের ওয়াজ পারি না ভাই, একটু যুক্তিতর্ক সামনে দাঁড় করাই, সেগুলো দিয়ে আপনারা বুঝে নেবেন। আমার কোন হিন্দু ভাই থাকলে আমাকে প্রশ্ন করতে পারে, মেরাব ভাই একসঙ্গে চলি একসঙ্গে উঠা বসা করি একসঙ্গে চা খাই, তুমি একটা কষ্ট দেওয়া কথা বললে। কি কষ্ট? যে ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ। ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যে জীবনের মধ্যে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। এ কথাই তো আমি বললাম বন্ধু। আজ যে প্রশ্ন আপনার মনে, একই প্রশ্ন আজ থেকে কিছুদিন আগে যে কোনো একজন রিপোর্টার অর্থাৎ সাংবাদিকের মনে এসেছিল, নাম হলো মিস্টার সিনাসি সুর মহাশয়, যিনি দূরদর্শনের সিনিয়র এক্সিকিউটিভ চিফ এডিটর বলা হয়, কলকাতার মহাজ্যোতি সদনে এই একই বক্তব্য দিয়েছিলাম। যেমন এই ওয়াজের মাহফিলে আমায় নিয়ে এসেছেন, দূরদর্শনের প্রোগ্রাম হলে বাচ্চাটাকে একটু ডাকে, আর অন্যান্য প্রোগ্রাম হলে ডাকে, যাই আপনারা সব জানেন। তো সেদিনে বক্তব্য দিতে যে আমি একথা বলেছিলাম, ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যে জীবনের মধ্যে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। সঙ্গে সঙ্গে তিনি স্টেজে এসে আমায় জিজ্ঞাসা করলেন, ভাই ছোট ভাই একটা কথা তুমি একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ বলুন দাদা। তুমি এইমাত্র বললে ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যে জীবনের মধ্যে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। ইজ ইট রাইট? এটা কি ঠিক বলেছো? আমি হ্যাঁ নিশ্চয়ই ঠিক বলেছি। তাহলে তো আমি ইসলাম নই, আমি তো মুসলমান নই, আমার ধর্ম তো ইসলাম নয়, আমি সনাতন ধর্মে বিশ্বাসী, আমি আর্য, আমি অনার্য, আমি শিখ, আমি ইসাই, আমি মারোয়াড়ি, আমি পাঞ্জাবি, আমি সিন্ধি, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি বৌদ্ধ, আমার ধর্ম তো ইসলাম নয়, আমি তো আর মুসলমান নই। তাহলে তোমার কথা অনুযায়ী আমার জীবনের কোনো মূল্য নাই? সত্যি আমার কথা অনুযায়ী তাই হচ্ছে, বুঝতে পারছেন তো আমার কথা? ওই সময় আমি বলেছিলাম শ্রীনাশিস বাবু বুঝার একটু ভুল হয়ে যাচ্ছে, গলত ফাহমি হয়ে যাচ্ছে না, আপনি তো স্টেট বললেন ভাই। হ্যাঁ আমি নিশ্চয়ই বলেছি, ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যে জীবনে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। আমি একবার নয় বারবার বলছি, বলছি, বলবো। তাহলে এটা তো ভুল কথা না, এটা ঠিক কথা। কিরকম? যে ইসলামকে আপনি এই মুহূর্তে কোন ধর্মের চোখে না দেখে ইসলামকে আপনি অভিধানের চোখে দেখুন, ইসলামকে কোন জাতির কোন দিনের চোখে না দেখে ইসলামকে আপনি অর্থের দিক দিয়ে দেখুন, ইসলামকে কোন ধর্মের চোখে না দেখে ইসলামকে আপনি ডিকশনারির চোখে দেখুন, ইসলাম কথার মানে কি আগে খুঁজে বার করুন। ইসলাম মানে কি? আরে আপনারাও বলুন, শান্তি, শান্তি। ইসলাম কথার অর্থ হলো শান্তি। শান্তিকে ইংরেজিতে বলা হয় পিস, পিসকে উর্দুতে বলা হয় সালামাতি, আর আরবিতে সালাম থেকে হলো আমার ইসলাম। আজকে আমি ইসলামকে ধর্মের চোখে না দেখে যদি অর্থের দিক দিয়ে দেখি, তো আপনার ঋগ্বেদ আগে খুলুন। ঋগ্বেদের প্রথমেই পাবেন ওম সত্যম শিবম সুন্দরম, এর অর্থ শান্তি, শান্তি, শান্তি। আজকে জুলিয়াস স্কুলে দেখুন, তার মধ্যে জুএফএস বলে একটি কথা আছে, ওর অর্থ শান্তি। আজ নিউ টেস্টামেন্ট খুলে দেখুন, তার মধ্যে লেখা আছে পিস ইজ দ্য গ্রেট রিলিজিয়ন। আজ আপনি যত ধর্মের ধর্ম সবটার মধ্যে শান্তির কথা আগে লিখেছে। আমার ইসলাম মানে হলো শান্তি। তো বিশ্বের বুকে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে মুসলমানদের ইসলামটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? তো কোন ধর্ম অশান্তির কথা বলে নাকি? সব ধর্ম যদি শান্তির কথা বলে, ওই শান্তির নামই তো হলো ইসলাম। তাই তো বলেছি ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যে জীবনের মধ্যে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। অতএব শান্তি ব্যতীত আপনি হন হিন্দু, হন মুসলিম, হন বৌদ্ধ, হন খ্রিস্টান, আপনি যে জাতিরই হন, আপনার জীবনে যদি শান্তি না থাকে সে জীবনের কোনো মূল্য আছে? এই শান্তির নামই হলো ইসলাম। আমরা একটি বাড়তি পাওনা প্রাপ্তি স্বীকার করেছি। আল্লাহ আমাদের ধর্মেও শান্তি দিয়েছে, আল্লাহ আমাদের ধর্মের নামটাও শান্তি রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝার জিনিস ইসলাম। তারপরে আবার একটু অন্য সাইডও আমি বলেছিলাম, আজকে ভারতবর্ষের বুকে বহু রাজনৈতিক দল এসে বলে ভারত ছাড়ো না হলে ইসলাম ছাড়ো, অনেকে বলে ইসলাম মানে তো শান্তি, বলে না ইসলাম মানে শান্তি, তো ভারত ছাড়বো না শান্তি ছাড়বো, যদি শান্তি ছাড়তে হয় তোমার ধর্ম কি অশান্তির কথা বলে, বলে না আমার ধর্ম শান্তির কথা বলে, তো এক কাজ করো তো তোমার ধর্ম যদি ইসলাম বলে শান্তি বলে, শান্তি মানে ইসলাম, তোমার ধর্ম যদি শান্তির কথা বলে তো তোমার ধর্মে ইসলাম আছে, তুমি এক কাজ করো আমরা নয় আগে তুমি হয় ভারত ছাড়ো না এই ধর্ম ছাড়ো, যুক্তি বুঝতে পারছেন তো অ্যাপ্রিসিয়েট করে। তো আমি যে কথা বলতে যাচ্ছি এই শান্তিময় ধর্মের কোন দিকটা নিয়ে আলোচনা করব, বড় ধর্ম বিশাল বড় ধর্ম যে ধর্মের সব দিক নিয়ে আলোচনা করে শেষ করা যায় না, এবারে যদি বলেন কোন দিক না ওয়াজ করুন, ওয়াজ করছি আমার ফুরপুরা গ্রামবাসী ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়ুন, বছরে একটি মাস রোজা রাখুন, ও ফুরপুরা গ্রামবাসী ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়ুন, বছরে এক মাস রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, খারাপ কাজ করবেন না, করতে দেবেন না, ভালো কাজের আদেশ করুন, নিজেও ভালো পথে চলুন, চুরি ডাকাতি চিন্তাই করবেন না, যত মন্দ কাজকে বর্জন করে ভালো পথে আসুন ইনশাআল্লাহ আপনার আমার নামটা আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দপ্তরে লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর কিছু বাকি রইল ওয়াজের? বাড়ি চলে যান, এবারে ওয়াজ শেষ, যুক্তিতে আসুন, আর কিছু বাকি আছে ভাই? ওয়াজ শেষ, ওয়াজ আর হবে না, হবে না, ঘরে চলে যান সব, সব বনাসে কথা হলো, মানে নতুন কিছু ওয়াজ করুন, তাহলে শুনুন নতুন ওয়াজ, ভাইরা ছ অক্ত নামাজ পড়ুন, দু মাস রোজা রাখুন, হজ করবেন না, যাকাত দেবেন না, এই ওয়াজ করলে জুতোর বাড়ি মারবে। তো ওয়াজ কি, হোয়াট ইজ দ্য স্পিচ অফ ইসলাম, ওয়াজটা কি, তাকরিরটা কি? এবার যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করুন, বলবেন ওয়াজ করার আগে বুঝে নিন। এইবারে যদি আমার বন্ধু বান্ধবরা বলে গ্রামবাসী ভাইরা যে মেরা ভাই একটু কোরআন হাদিসের ওয়াজ করো, তাহলে শুনুন কোরআনের ওয়াজ, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন উররেমা আলাইকুমুদ দামা ওয়াল মাইতাতা ওয়ালাহমাল খিনজির, আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রক্ত মৃত আর শূকরের গোশতকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কি কি? রক্ত মৃত এবং শূকরের গোশত, রক্ত মৃত এবং শুকুরের গোশত আল্লাহ আরাম করে দিয়েছে। ও ফুরপুরা গ্রামবাসী ভাইরা আপনারা রক্ত খাবেন না ঈমান চলে যাবে, আপনারা মৃত খাবেন না ঈমান চলে যাবে, শুকুরের গোশত খাবেন না ঈমান চলে যাবে, কিন্তু মুসলমান আপনারা শুকুরের চর্বি খাবেন, ওটা খাওয়া জায়েজ। ফের সমস্যা, আবার সমস্যা, ভাই শুকুরের চর্বি খাওয়া যাবে? হ্যাঁ, জোরে বলুন যাবে? কোন কোরআনে আছে আমায় দেখিয়ে দিন, আমি ওই কোরআন পড়ে মওলানা হয়েছি, দেখেন দেখাতে হবে আমায়, যাবে না এটা পেলাম কোথা থেকে? শুকরের যে চর্বি খাওয়া হারাম, এই চর্বির কথা কোন তফসিরে কোন কোরআনে আছে আমায় দেখান, তফসিরে রুহুল বায়ান, রুহুল বাহানি, তফসিরে কুরতুবি, যত আপনার বাইজাবি থেকে আরম্ভ করে আপনার যত বড় বড় তফসিরের কিতাব আছে খুলে দেখান মেরা ভাই, এই দেখুন আল্লাহ বলেছে শুকরের চর্বি কা হারাম, একবার দেখিয়ে দিন তো, খোদার কসম আপনার গোলাম হয়ে যাব। আমার মুসলমান আমার পাড়ায় কিছু হারাম করে আছে, চুপি চুপি হারাম খায়, রাগ করবেন না, আমি এই পাড়াতেই মানুষ ছোট থেকে, তাদের জন্য আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি, ও মুসলমান আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা তাকুলুর রিবাদ আফা ওয়া মুদাফা, কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে, কোরআন হাদিস কেউ কাটতে পারবে না ইনশাআল্লাহ, কারণ আমি সেই বাপের বেটা নুরউদ্দিন সিদ্দিকী সাহেবেরই ছেলে, সে যেমন অনর্গল কোরআন হাদিসকে সামনে রেখে বলে, আমার ছোট ভাই বললো, আমিও বললাম, একটু আমরাও চেষ্টা করি, কেটে দিন না হলে কথা আমার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওর রেবা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা তাকুলুর রিবাদ আফা ওয়া মুদাফা, এই দুনিয়ার মানুষেরা তোমরা যেন ডবল ডবল সুদ খেও না, অর্থাৎ 100 টাকা কাউকে দিয়ে ফিরিয়ে নেওয়ার সময় 200 টাকা তোমরা যেন নেবে না, 100 টাকা দিলেন, ফিরিয়ে নেওয়ার সময় আর 100 টাকা যেন বেশি চাইবেন না, ওটা সুদ হয়ে গেল। আদে আপা মামদে আপা, ডবল ডবল ছেড়ো না। আজকের পর থেকে আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনারা 100 টাকা ধার দিয়ে 200 টাকা পিরিয়ে নেবেন না, ওটা কোরআন বলেছে হারাম, কিন্তু 100 টাকা ধার দিয়ে আপনি 150 টাকা ফিরিয়ে নেবেন, 50 টাকা মাত্র বেশি নেবেন, ওটা হলো হালাল। বুঝতে পারেন, হারাম খোরদের জন্য একটু ভালো হবে আর কি, হারাম খোরদের জন্য ভালো বাজেট বলে এই বক্তা দরকার, এই মালকে বারবার নিয়ে আসবি। আল্লাহ বলেছেন তোমরা সিঙ্গেল, তোমরা কি করবে, 100 পরিবর্তে 200 টাকা ফিরিয়ে নিও না, 100 পরিবর্তে 200 টাকা নিলে হারাম হয়ে যাবে, এক বস্তার পরিবর্তে 2 বস্তা নিও না, ওটা হারাম হয়ে যাবে। তো আমি 2 বস্তা কেন নিতে যাবো সাহেব, আমি 1 বস্তা নিয়ে ফেরত নেওয়ার সময় 2 বস্তা নেবো না, আমি 1.5 বস্তা মানে সিঙ্গেল সিঙ্গেল ঝাড়ব, 100 ডবল 200, এই 100 সিঙ্গেল 50, তাই না? আল্লাহ বলছে ডবল ডবল সুদ খেও না, তো আমি কি করব, 100 টাকা দিয়ে 200 টাকা ফিরিয়ে নেবো না, বরং এই ডবল দিস না সিঙ্গেল দে, 100 টাকা দিয়ে তুই 50 টাকা বাড়িয়ে দে, সিঙ্গেল দে ওই সিঙ্গেল নেবো, এই সিঙ্গেল খাওয়াটা হলো হালাল। আর যদি বলেন না হারাম, ও ভাই সত্যি হালাল, হালাল নয়, যদি বলেন ওটা হারাম, ওটা কোন কোরআনে লেখা আছে আমায় একটু দেখিয়ে দেন। সব খালি বলে কোরআন আর হাদিস ছাড়া ওয়াজ হয়, এটা কোন কোরআনে আছে দেখিয়ে দেন, নাহলে কিন্তু খেতে হবে, আর নাহলে আমি ভুল বলছি আমায় বলে দেন, আপনার কাছে শিখে নেবো। না হাদিসটা দেখেন, হাদিসে কি আছে, হাদিস দেখান, চলুন আপনি বুখারী মিশকাত তিরমিজি আবু দাউদ আপনার হ্যাঁ মুসলিম শরীফ থেকে আরম্ভ করে যত বড় বড় হাদিসের কিতাব আছে আপনি খুলুন, সুদ সম্পর্কে একটাই হাদিস বার হবে, সেটা কি জানেন, الذهب بالذهب والفضة بالفضة الشعير بالشعير التمر بالتمر الملح بالملح الهنتة بالهنتة মাত্র 6টা জিনিস, 6টা। আমার রাসূল যে সুদের কথা বলেছেন, মাত্র 6টা জিনিস, 6টা, সেই 6টা কি, الذهب بالذهب, এই দুনিয়ার মানুষ আমার উম্মতেরাও তোমরা সোনার পরিবর্তে বেশি সোনা নিও না, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতে রূপর পরিবর্তে বেশি রূপ নিও না, ওটা হারাম, আর শাইর বিশাইরে জবের পরিবর্তে বেশি জব নিও না, আর তামার বিতামারে 1 কিলো খেজুর নিয়ে 2 কিলো খেজুর নিও না, আল মিল হবিল মিল হে 1 বস্তা লবণের পরিবর্তে 2 বস্তা লবণ নিও না, আল হিন্তাতু বিল হিন্তাতে 1 কিলো গমের পরিবর্তে 2 কিলো গম নিও না, এই 6টা জিনিসের কথা বলেছে। তাহলে 1 বস্তা ধান দিয়ে 2 বস্তা নিন, 1 কিলো লোহা দিয়ে 2 কিলো লোহা নিন, 1 কিলো তামা দিয়ে 2 কিলো তামা নিন, আপনার 1 মন পেতল দিয়ে 2 মন পেতল নিন। বুঝতে পারছেন না, তো 6টা জিনিসের কথা বলেছে, তাহলে বাকি গুলো নেওয়া যাবে, এই বাকি গুলো যে নেওয়া যাবে না এটাই আমরা পেলাম কোত্থেকে, রসুল তো 6টার কথা বলেছে, আমি 6টার পরিবর্তে বেশি নেব না। আমার রসুল, এটা সেই হাদিস, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে পেয়ে যাবেন, মুসলিম শরীফ সিয়াসতটা 7টা কিতাবের মধ্যে ওটাও একটা, এই মুসলিম শরীফের মধ্যে আমার রাসূল বলছেন আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল কুল্লু হালালুন বাইয়িনুন ওয়া কুল্লু হারামুন বাইয়িনুন বাইনহুমা মুতাশাবিহাত। আমার রাসূল কি বললেন, হে দুনিয়ার মানুষ, সমস্ত হালাল বর্ণনা করা আছে এবং সমস্ত হারামও বর্ণনা করা আছে, বাইনহুমা মুতাশাবিহাত, এই দুটোর মধ্যে কিছু জটিলতা রয়ে গেছে, এই জটিলতাগুলোকে দূর করবে কে, আল্লাহর কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম, এই জটিলতাগুলোকে দূর করবে, আল্লাহর পরে আল্লাহর রাসূলকে মানো তিনিই করে দেবেন, তারপরে তোমরা উলিল আমরের অনুসরণ করো, উলিল আমর এগুলো দূর করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে যায়নি, আজ আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, মেরা ভাই এই পীরের রিসল সাহেব করছি, এই পীর না মারলে জান্নাতে যা যাবে না, বলতে পারেন না, এই পীরদের যদি না মানি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না? আমরা নাই বা করলাম ইসল সব, কি দরকার আছে করার? খেয়াল করে শুনুন, এই যে শুকুরের চর্বি যেটা হারাম, শুকুরের চর্বি যে হারাম এটা আমাদের হারাম কে বলে দিলেন? তারাই ছিলেন উলিল আমর, তারা ছিলেন ইমাম, তারা ছিলেন মুফাসসিরিনে কোরআন, তারা বিখ্যাত বড় বড় আল্লাহওয়ালা দিনদার আলেম উলামা, তারা বললেন গোস্ত যখন হারাম চর্বিটা তো গোস্তের সাথে লেগেই থাকে, ওটা হলো হামজিন্স, অতএব ওটা যখন হামজিন্স গোস্তও হারাম চর্বিও হারাম। আবার কি বললেন, আল্লাহ যখন ডবল ডবল সুদকার ইশারা দিয়েছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামরা তখন ঠিক করলেন সুদ যখন উচ্চারণ হয়েছে ডবল খাও হারাম সিঙ্গেল খাও হারাম। আমার রসুলের কথা তুলে, আমার রসুল যখন ছটা জিনিস সুদ নিয়ে হারাম বলেছে, ওই জাতীয় যত জিনিস আবিষ্কার হবে এর পরিবর্তে বেশি নেওয়াটাই হলো হারাম। অতএব এটা কারা বললো? উলিল আম ইমামরা বললো। এদেরকে আমরা কি বলি? ইমাম। এই ইমামদেরকে বলা হয় কি? শেখ। শেখদেরই বলা হয় উলিল আমর। আর এই উলিল আমরকে ফারসি ভাষায় বলা হয় পীর সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে? এদের কি বলা হয়? পীর সাহেব। পীর মানে তো বুড়ো। অতএব কথা হচ্ছে, আমরা যদি বলি পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না, তো আমার রিসার্চ অনুযায়ী সত্যি যেতে পারবে না। তাহলে শুকুরের চর্বি হারাম আপনি জানবেন কি করে? সুদকা হারাম আপনি জানবেন কি করে? এগুলো তো ক্লিয়ার করে দিয়েছে কোরআন, এগুলো ক্লিয়ার করেছে হাদিস, কিন্তু মুতাশাবিহাত গুলোকে ক্লিয়ার করে দিলেন কারা? তারাই হলো ইমাম, তারাই হলো উলিলাম, তারাই হলো শেখ, তারাই হলো পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ আমরা পীরেদের স্মরণ করে ইসালে সওয়াব করি, এটা করা জায়েজ। এখন তাহলে বলবেন কোরআন হাদিস ছাড়া তো তাহলে হলো না, এই পীরেরা এই শেখ এই উলিলামের মধ্যে এলো, এরা কারা? ওই জন্য আমরা বলি চারটে জিনিস আমরা মানি, কোরআন হাদিস ইজমা কায়াস। বুঝতে পেরেছেন? কোরআন হাদিস ইজমা এবং কায়াস, এই চারটে জিনিসকে সামনে রেখে আমরা এগোই। এই যে ফতোয়া যেটা দিলেন যে হামজিন্স যখন, এটা হলো কি? এটা কায়াসি ফতোয়া, যেটা ভ্যাকেন্ট, যেটা গ্যারান্টেড। আমার ভাইরা, অতএব কোরআন হাদিসেরও সলিড বক্তব্য তাহলে দেওয়া যাচ্ছে না, তো কি করতে এসে বসেছি? ওয়াজ আরম্ভ হয় না, এখন বুঝুন শুধু। এখন কোরআন হাদিসেরও সলিড বক্তব্য হবে না, হতে গেলেই ফের ঝামেলা এসে যাচ্ছে। আমার তো মনে হয় ধর্ম ধর্ম করে কেবল আমরা মাঠে ময়দানে চিৎকার। আবার আমি বললাম, ভাই সামনে সপ্তাহে আমার বাড়িতে দাওয়াত, আপনারা যাবেন যাবেন যাবেন, এটা কি হলো? বুঝুন কি হলো ভাই? তিন সত্যি তাকিদ দেওয়া হলো, কথাটার উপর জোর দেওয়া হলো। আমার কথা ঠিক, ওই জায়গায় নামাজ হলো, রোজা হলো, হজ হলো, জাকাত হলো, সবই মাশাআল্লাহ হলো, কিন্তু শুনে রেখে দিন, বিশ্বের বুকে বহু ধর্মগ্রন্থ এসেছে, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ্ গীতা, ভগবদ চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল, ক্যারিয়াম, জেরিফেস, জুয়েস, এগুলো সব ধর্মগ্রন্থ নয়? কালকে সকালে আমার বাড়ি চলুন, আমি সব দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ধর্মগ্রন্থগুলোর মধ্যে ভালোবাসার কথা, সৌহার্দ্যের কথা লেখা আছে, খোদার কসম এই সমস্ত ধর্মগ্রন্থ কিন্তু কোনটাই ইকরা অর্থাৎ পড়ো কথা দ্বারা নাজিল হয় নাই। বুঝতে পেরেছেন? আমার কোরআন কি কথা দ্বারা নাজিল হলো? আমার কোরআন কি দ্বারা নাজিল হলো? ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা। আমার রাসূল পড়তে আরম্ভ করে দিলেন, খোদার কসম করে বলি কাল কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদের মতো আলেম কোন মায়ের পেট থেকে জন্মাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা ঠিক ওই জায়গায়, যে ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআনুল করিম ইকরা কথা দ্বারা নাজিল, সেই ধর্মের মানুষ আজ ইকরা অর্থাৎ পড়ো থেকে দূরে, আর সেই ধর্মের যাজক আলেম সাহেব মাওলানা সাহেব নামাজের কথা রোজার কথা বলি কিন্তু জাতির বুকে যার জন্য লাথি মারছে, মুসলিম জাতির শিক্ষার অভিযান কেন চালাতে পারিনি, এর কি কোনো জবাব আছে? বুঝতে পারছেন তো? আজকে আমাদের ধর্মগ্রন্থ কোরআন নাজিল হলো ইকরা অর্থাৎ পড়ো কথা দ্বারা, যে ধর্মের ধর্মগ্রন্থটা পড়ো কথা দ্বারা নাজিল সেই ধর্মের মানুষ আজ পড়া থেকে পিছিয়ে, আর সেই ধর্মগ্রন্থ কোরআন পড়ে আমরা যারা www.anibar.in